يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا شهدين روح وفرشتا غن شاربت بحب داڑائي بي دائما جهاكي انموتي ديبين شهبت تو انيرا قطع بولي بنا ابن شهجتت تو بولي بي ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا এই দিবস সুনিশ্চিত অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হোক ইন্না আনযারনাকুম আযাবান ক্বারিবা ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে হায় আমি যদি মাটি হইতাম